ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, খুন রাঙা ইতিহাস পেছনে তোমার সামনে বাধার প্রাচীর, যেতে হবে বহু দূরে তবু তোমাকে বজ্র হাতে ধরে শামশির, খুন রাঙা ইতিহাস পেছনে তোমার সামনে বাধার প্রাচীর, যেতে হবে বহু দূরে তবু তোমাকে বজ্র হাতে ধরে শামশির, খোলাফার সেই দিন আজ তবু তোমাকে আনতে হবে ফিরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, বিন কাসিম সালাদিন উমর হামজা আজ তোমাকে করে আহ্বান, রণদামা মাবাজে শোনো চারিদিক ভেঙে চুরে সব হও আগোয়ান, বিন কাসিম সালাদিন উমর হামজা আজ তোমাকে করে আহ্বান, রণদামা মাবাজে শোনো চারিদিক ভেঙে চুরে সব হও আগোয়ান, বঞ্চিত মানুষের লাঞ্ছিতার অধিকার দিতে হবে তোমাকে ফিরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, তোমার বুকে ওই খালিদের খুন আজ তো যায়নি ফুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, ওহে মুসাফির তুমি এগিয়ে চলো জিহাদি নিশা নুরিয়ে, লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা লা।